ஹரே கிருஷ்ணா, ஜெய் நிதாய், ஜெய் ராம். தயால் ஸ்ரீ குரு பிரமானந்தே, ஹரி ஹரி பலமன் ஹரி போல் போல் ஹரி மதுபேம் தோனி கோ ஸ்ரீ ராதே ஸ்ரீ கிருஷ்ண போலே பகுனிதாய் ஜெய் தைமதுந்து ஸ்ரீ ராதமி கி ஜெய். சாது குரு குஷாய் விஷ்ணு பிரமானந்தே, ஹரி ஹரி பலமன் ஹரி போல் போல் ஹரி. ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே. நம தப்த கஞ்சன கௌராங்கி ராதே பிருந்தாவனேஸ்வரி விஷவானுசுதாங்க தேவி நமோம் ஹரிபே. ஜாய் பித்ரி மாத்ரி சரணபோயி நமோ. ஜாய் ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ கிருஷ்ணு அனுபோயி நமோ. ஜாய் அனந்த தாம் பரணிபோய் நமோ. ஸ்ரீ பிருந்தம் நாம் சரணிபோய் நமோ. ஜாய் ராதே, ஜாய் நிதாய். আজকের আলোচ্য বিষয় হচ্ছে গুরু কি, গুরুর মহিমা কি, আমরা গুরু দীক্ষিত কেন হব, গুরু কৃপা কি। আজকে গুরু সম্বন্ধে আমি যতটুকু এই অধম গুরু কৃপা লাভ করেছি তারই কিঞ্চিত মাত্র আপনাদের সামনে আমি প্রকাশ করতে ইচ্ছুক হয়েছি। ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেক ভুলই হতে পারে কথাই। গুরুমন্ত্রে বলা হয়েছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চলাচলম তৎপদং দশদিন যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তৈষ্ময় শ্রী গুরুবে নম। গুরু এমন একজন যে আমরা তাহাকে মনুষ্য জ্ঞানে দেখি, কিন্তু আসলে তিনি ভগবানের এক বহির্প্রকাশ, ভগবানের এক অন্তলীলার এক লীলা গুরু। গুরুকে যদি ভজনা করতে না পারে, গুরুকে কেউ চিনতে না পারে, তার কৃষ্ণ সাধন হবে না। গুরু কৃপা ভিন্ন কৃষ্ণ দর্শন কোনো দিন হবে না। গুরুকে প্রথমে কী করে তাকে ভজনা করতে হয়, গুরুকে কী করে তার কৃপা লাভ করতে হয়, সেইটুকু আজকে আমরা আলোচনা করব। গুরু যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে মন্ত্রদান করেন, মন্ত্রদানের সময় গুরু যেই বাক্য এবং গুরুর যে কথা, গুরুর যে উপদেশ আমাদেরকে দেওয়া হয়, সেইগুলো কিন্তু আমরা পালন করি না। আমরা গুরুর কাছে শুধু আমাদের মনের যে চাওয়া বাওয়া, আমাদের মনের যেই যন্ত্রণা, সংসারের যন্ত্রণা, সংসারের তিতাপ জ্বালার জন্য আমরা গুরু আশ্রিত অনেকে হই। কিন্তু প্রকৃত সূত্রে গুরু আশ্রিত হওয়া মানে হচ্ছে গুরুর কাছে সম্পূর্ণ অর্পণ করে দেওয়া। গুরু কৃপাহী কেবলম, অর্থাৎ গুরু ছাড়া আমার আর কেউ নেই। এই সংসার, দেহ মন প্রাণ, আমার ছেলে মেয়ে, অর্থবৃত্ত, সব কিছু আমি গুরুর চরণে অর্পণ করলাম। যেদিন থেকে আমি দীক্ষিত হলাম, সেদিন থেকে আমি আমাকে এবং আমার সমস্ত জীবনের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সব কিছু আমি গুরুর চরণে অর্পণ করে দিয়ে দিলাম। এটি হচ্ছে গুরুর মাহাত্ম্য, গুরু নামের মাহাত্ম্য, গুরুর কৃপা। গুরুকে যদি সন্তুষ্ট করতে হয়, গুরুকে যদি আপনি গুরুর যে কৃপা লাভ করতে চান, তাহলে আপনাকে গুরুর যে উপদেশ, গুরুর যে বাণী, গুরুর যেই দেওয়া শিক্ষা, সেগুলোকে হৃদয়ঙ্গম করতে হবে মনে প্রাণে। যে গুরু যদি ব্রহ্মা হয়, গুরু যদি বিষ্ণু হয়, গুরু যদি মহর্ষের হয়, তাহলে আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও যেতে হবে না। কিন্তু আমাদের মন এতই চঞ্চল যে আমরা গুরুকে রেখেও আমরা কোথাও যাচ্ছি কালীর কাছে, কোথাও যাচ্ছি শিবের কাছে, কোথাও যাচ্ছি মনসা দেবীর কাছে, কোথাও যাচ্ছি লক্ষ্মীর কাছে, কিন্তু কোথাও কোনো ধন নেই। যে ধন গুরুদেব আমাদেরকে দিয়েছেন, যে ধন গুরুদেব আমাদেরকে দান করেছেন, সেই ধনের কোনো অন্য দেবদেবীর সঙ্গে তুলনা চলে না। গুরু সাক্ষাৎ ভগবান। গুরু সাক্ষাৎ ভগবান কখন হলো? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান আমাদেরকে যখন দর্শন দিয়েছিলেন সেই সময়ে উনি বলেছিলেন যে আজকে তোমাকে আমি দর্শন দিয়েছি, কিন্তু তুমি যখন পৃথিবীতে যাবে তখন তোমার আবার দর্শন হবে আমার। তখন ওই অবস্থায় উনি বলেছিলেন যে তখন দর্শন যখন হবে তখন তুমি আমাকে গুরুরূপে দর্শন করবে, তখন তুমি যদি আমাকে মনুষ্যজ্ঞানে দর্শন করো তোমার সমস্ত সাধন ভজন সব কিছুই বৃথা যাবে, কারণ অধিকৃত ব্যক্তির কোনো কিছু হয় না। সুতরাং গুরুদেব এমন এক জিনিস, গুরুর বাক্য বাক্য মন্ত্রের মতো, গুরু যা বলবেন সেটা মন্ত্রের মতো আমাকে মানতে হবে। গুরুর উপদেশ আমার জীবনে এমনভাবে প্রয়োগ করতে হবে যেন আমি যে গুরুকে আমার সমস্ত মনপ্রাণ গুরুর চরণে আমি বিলিয়ে দিয়েছি, এটা কি বলা হয় গুরু ভক্তি। গুরুর যদি কৃপা হয়, গুরু যদি মানুষকে কোনো ভক্তকে কৃপা করে সেই কৃপাটুকু গুরু মন থেকে করে, তাহলে সেই মানুষ বা সেই ভক্ত সে সাধারণ থাকে না, সে মানুষ সাধারণের চাইতে একটু আলাদা এবং একটু ভিন্ন হয়ে যায়। এটি হচ্ছে গুরুর মহিমা। সব মানুষ সব রকম হয় না, কিন্তু গুরু গুরুস্থানেই আছেন। আমরা বিভিন্নভাবে গুরুর কাছে আমরা যাই, কেউ আমরা গুরুকে কাপড় দিয়ে বস্ত্র দিতে চাই, কেউ আমরা নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাই, কেউ আমরা গুরুকে কী পছন্দ করে সেটা নিয়ে যাই, কিন্তু গুরু কোনো কিছুই চান না। গুরু চাচ্ছেন যে আমি যে মন্ত্রটুকু তোমাকে দিয়েছি তুমি সেই মন্ত্রের ক্রিয়াকাণ্ড এবং মন্ত্রের যে নিয়মকানুন তুমি তিন বেলা সেই মন্ত্র জপ করতেছ কি না, একজন সদ্গুরুর এটাই কামনা। আর একজন ভক্তের এটাই তার বাঞ্ছা এবং তার মনে ইচ্ছা হওয়া উচিত। আসলে আমরা এটার অনেক দূরে আছি। গুরু ওনার অনেক শক্তি, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা বারবার আমাদের যে চাওয়া পাওয়ার কথা বলি, বারবার আমরা আমাদের মনের কথা গুরুকে গিয়ে বলি, গুরুদেব আজকে আমার সংসারটা এরকম, আজকে আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আজকে আমার এই হচ্ছে না, আজকে আমার ছেলের চাকরি হচ্ছে না, এইগুলো কিন্তু গুরুর সঙ্গে সম্পর্ক নয়। গুরুর সঙ্গে সম্পর্ক হচ্ছে পরমাত্মার। যেদিন আপনি পৃথিবী থেকে চিরবিদায় নেবেন, মহাপ্রস্থানে আপনি যেদিন যাত্রা করবেন, সেদিন আপনার সাক্ষাৎ হবে গুরুর সঙ্গে। যে আপনি এই মায়া জগতে পড়ে কত পাপ করলেন, কত অনাচার করলেন, তবু এত কিছুর মধ্যেও যখন আপনি গুরুকে সর্বদা মনে রাখবেন, সবসময় আপনার মনের মধ্যে গুরুর স্থান আপনাকে মনের মধ্যে দিয়ে রাখবেন, সেদিন আপনি যখন মৃত্যু আসবে, যম আসবে, সেই সময় আপনি দেখবেন জগৎটা কয়েক মুহূর্ত আগে অন্ধকার হয়ে গেছে, চোখের জ্যোতি যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত অন্ধকার হয়ে যাবে। কিন্তু যদি প্রকৃত গুরু ভক্ত হতে হয়, যদি ভক্ত হতে পারেন, সেদিন দেখবেন গুরুদেব আর পৃথিবীতে কেউ থাকুক আর না থাকুক, সেই দুঃসময়ে, সেই অন্তিম যাত্রার সময়ে গুরুদেব আলোর লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে বলবে, ওরে তোর ভয় কিসের, আমি আছি, আয় বাবা আমি আছি, তুই আয় আমার সঙ্গে, আয় সঙ্গে আস। এইরকম ভক্ত হতে চেষ্টা করতে হবে প্রত্যেককে, এমনিভাবে ভালোবাসতে হবে গুরুকে। আমরা আমাদের সন্তানকে যেইটুকু ভালোবাসি, কিন্তু সন্তান আমাকে মুক্তি দিতে পারবে না। আজকে আমি যেই বাবা মারও আশ্রিত হয়ে আছি, কিন্তু সেই বাবা মাও যদি কৃষ্ণ ভক্ত না হয়, গুরুর আশ্রিত হয়ে গুরুর মতো সে আচরণ না করতে পারে, তাহলে সেই বাবা মাও আমাকে মুক্তি দিতে পারবে না, যেটুকু আমাকে গুরু দান করবেন, গুরু দিয়েছেন। কারণ গুরু তো হচ্ছে স্বয়ং ভগবান। আমরা মনুষ্য এই সাধারণ চক্ষু দিয়ে সারা জীবন যদি তপস্যা করি, আমি সংসার ছেড়ে যদি কোনো জঙ্গলে আমি থাকি, লোকালয় ছেড়ে যদি আমি অরণ্যে বা বনের মধ্যে চলে যাই, তখন আমি কৃষ্ণ সাক্ষাৎ পাবো না, গুরু ভিন্ন, গুরুর কৃপা ভিন্ন আমি পাবো না। তো আমরা গুরুকে এমনভাবে দেখব, এমন ভাবে ওনার যে বাক্য, ওনার যে উপদেশ আমরা পালন করব, যাতে আমাদের অন্তত মৃত্যু সময় আমাদের যে এই জড় জগৎ থেকে যে আমরা ঊর্ধ্ব জগতে যখন যাব, তখন যেন শ্রী গুরু আমাদের সঙ্গে থাকে। সেটাই হচ্ছে গুরুর উপদেশ। অ্যাকচুয়ালি আরও অনেক দৃষ্টান্ত আছে। এটা হচ্ছে মায়াময় জগৎ। মায়াময় জগৎ সংসারে আমরা প্রত্যেকেই কোনো না কোনো মায়ায় আবদ্ধ। কেউ আমরা স্ত্রীর প্রতি আবদ্ধ, কেউ আমরা সন্তানের প্রতি আবদ্ধ, কেউ আমরা অর্থের প্রতি আবদ্ধ হয়ে আছি। কিন্তু কোনো কিছুই যে আমার আপন নয়, কোনো কিছুই যে আমার নয়, সেইটুকু আমরা একবারও কি ভেবে দেখেছি? দেখি নাই। কিন্তু গুরু সব দেখেন, কারণ সে তো ভগবানের আরেক প্রতিমূর্তি। উনি সব দেখেন কিন্তু কোনো কিছুই বলেন না। উনি শুধু পরীক্ষাই করেন কিন্তু আপনাকে এখন কিছু বলবেন না। মৃত্যুর পরে যখন আপনি এই হলোক ত্যাগ করে পরলোকে যাত্রা করবেন, সেদিন আপনার সঙ্গে ওনার আবার সাক্ষাৎ হবে, সেই দিন সমস্ত কর্মের হিসাব হবে। এই সম্বন্ধে একটা ছোট গল্প আছে। একজন খুব গুরু ভক্ত ছিল, এটা একটা উপখ্যান একটা গ্রন্থেরই। ওর নাম ছিল মায়াচরণ। এই মায়াচরণ বলতেছে, গুরুদেব, আমি আপনার সঙ্গে যাব, আপনি আমাকে বলতেছেন যে আমার সঙ্গে তুমি চলে আসো, এই সংসার অসার, এই সংসারে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, তুমি কৃষ্ণের নামে আমার যে মন্ত্র তোমাকে আমি দিয়েছি সেই মন্ত্রকে তুমি আঁকড়ে ধরে শ্রীগোবিন্দের দাস হও, চলো আমরা বৃন্দাবন দর্শন করে আসি। কিন্তু ওই মায়াচরণ এতই দুর্ভাগ্য, সে গুরুর সঙ্গে যেতে রাজি হলো না। সে বলছে, আমার স্ত্রী যে এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারে না, আমার সন্তান যে আমাকে, আমি যতক্ষণ না বাসায় ফিরি ততক্ষণ সে আমার জন্য বারবার সে আমাকে বলে, বাবা তুমি কোথায় আছো, বাসায় আসো, আমাকে দেখার জন্য উন্মাদ হয়ে থাকে। কত মায়া, কত ভালোবাসে ওর আমাকে। আর আপনি বলতেছেন, গুরুদেব, আমি সব কিছু ছেড়ে আমি আপনার সঙ্গে বৃন্দাবন যাত্রা করব। কিন্তু মায়াচরণ সেটা বুঝতে পারল না। তখন গুরুদেব বলল, ওরে, তুই কি দেখতে চাস এই সংসার যে কি অসার? তুই আজকে যাকে আপন বলতেছিস, আজকে তুই যাকে আপন করে ভেবে নিয়ে এত কষ্ট করতেছিস, একটু ভালোবাসা পাওয়ার জন্যই তো, এর বিনিময়ে আর কিচ্ছু নয়। কিন্তু এই দেহ যেদিন তুই সংসারে কিছু দিতে পারবি না, সেদিন তুই বুঝবি কৃষ্ণের নামই তো সার, সবই অসার। তো আজকে আমি তোকে একটা পরীক্ষা করব, তুই এই পরীক্ষাটুকু করবি, যা। বলে গুরুদেব, কি পরীক্ষা? পরীক্ষাটা হচ্ছে এই, আমি একটা গাছের শিকড় তোকে আমি দেব, ওই শিকড়টুকু তুই ঘরে গিয়ে মুখের মধ্যে রেখে বলবি যে, দেখো তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমি বাসায় না ফেললে তুমি খাও না, আমার জন্য বসে থাকো, আমি যতক্ষণ বাসায় না আসি তুমি আমার জন্য টেনশন করো, আর কোনো একটু আমার যদি কোনো একটু সাধারণ একটু অসুখ বিসুখ হয় তুমি খুব চিন্তা করো আমার জন্য, কত মায়া মমতা তোমার, আমি তোমাকে ছেড়ে বৃন্দাবন চলে যাব, এটা কি সম্ভব? তখন ওই মহিলা বলতেছে, ও ওনার স্ত্রী বলতেছে, তোমার যদি এরকম মৃত্যু হয় তাহলে আমিও মরে যাব, আমি তোমার আগে মরে যাব, তুমি তো যাবে মরে, আর আমি জীবিত অবস্থায় তোমার চিতার মধ্যে যাবে আমার জীবন দিয়ে দেব। তখন ওই ব্যক্তি বলতেছে, বা বাবা কি প্রেম, গুরুদেব আমাকে বলল যে আমি গুরুদেবের সঙ্গে বৃন্দাবন যাব, আর সব বলে মায়া সংসার, না না না, মিথ্যা কথা বলল গুরুদেব। এখন আমার স্ত্রী বলতেছে, আমি মরে গেলে আমার স্ত্রী জীবিত অবস্থা আমার শ্মশানে যাবে, কি মায়া। তারপর ছেলেকে বলতেছে, বাবা আমি তো কালকে মারা যাব, তোমরা আমাকে আমার এই সমস্ত সম্পত্তি আমার যা কিছু আছে তোমরা সব বুঝে নাও, বুঝে শুনে তোমরা সঠিকভাবে চলবে, কারণ আমার তো দিন ফুরিয়ে আসছে, আমি কালকে মরে যাব। ছেলে বলতেছে, বাবা না না না, তুমি এই কথা কী বললে, বাবা তোমার আগে যেন আমার মৃত্যু হয়, তুমি এমন কথা মুখে কোনোদিন আনবে না বাবা। ওই লোক বলতেছে, বাবা বাবা আমার ছেলে আমাকে এত ভালোবাসে। আর গুরুদেব বলল, সব অসার, সব মিথ্যা, কি সুন্দর কথা বলতেছে আমার ছেলে, আমাকে ছাড়া বাঁচবে না। আহা হারে, গুরুদেব কি বলল আমাকে! এমনি করে পরিবারের প্রত্যেকটি লোককে উনি বলল, সবাই ওনাকে ভালোবাসার দুহাত বাড়িয়ে বোঝালো যে আমরা তোমাকে ছাড়া বাঁচবো না, আমরা তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু গুরুদেবের সঙ্গে কথা দিয়ে আসছে যে ওই যে গাছের যে শিকড়টা, ওই শিকড়টুকু উনি মুখে রাখার সঙ্গে সঙ্গে উনি অচেতন হয়ে যাবেন, ডাক্তার এসেও বলবে ওই লোক মৃত, কেউ ধরতে পারবে না। কিন্তু বাহ্যিকভাবে উনি কর্ণ দিয়ে শুনতে পারবেন সমস্ত কথা, কিন্তু মুখে কোনো বলতে পারবেন না, দেহের কোনো কিছু লড়বে না। গুরুদেব এইভাবে তাকেও এই শিকড়টুকু দিয়েছিল। তো তাহলে সব কথাবার্তি সবার সঙ্গে রাত্রেবেলা বলল, সবার ভালোবাসা পেল। কিন্তু পরদিন সকালবেলা ঠিক 10টায় গুরুদেবের কথা অনুযায়ী, যে গুরুদেব জানে, এত করে বলল, একটু পরীক্ষা করে দেখি সংসারের মধ্যে কি আছে। যখন এই গাছের শিকড়টুকু উনি মুখে রাখলেন, মুখে রাখার সঙ্গে সঙ্গে উনি একদম মৃত ব্যক্তির মতো হয়ে গেলেন, মৃত হয়ে গেলেন। দুটো কথা বলতে বলতে উনি ঢলে পড়ে গেলেন, চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, আরে বাবার কি হয়েছে। ওদিকে ওই ওনার স্ত্রী বলতেছে, ওরে তোর বাবার কি হয়েছে, তোরা সবাই আয় এদিকে আস, উনি তো সত্যি সত্যি মরে যাচ্ছে, কি অবস্থা, কি হট্টগোল শুরু হয়ে গেল, কান্নাকাটির রোল পড়ে গেল। কিন্তু উনি সব শুনতেছেন, কিন্তু কথা বলতে পারে না, সব অসা। ডাক্তার আসলো, ডাক্তার এসে ওনার প্রেশার মাপল, বলল সে মারা গেছে। তো যাই হোক, মারা যাওয়ার পর এখন মৃত ব্যক্তির যে সৎকার, কান্নাকাটি তো বেশিক্ষণ করা যায় না, মানুষ মরে গেলে তো তাকে আর একদিন বাড়িতে রাখা যায় না, দিনে মারা গেলে দিনই তাকে ওই শ্মশানে নিয়ে যেতে হয়, চিতায় দাহ করতে হবে। সবাই চারদিক থেকে, কেউ বাঁশ কাটতে লাগলো, কেউ দড়ি বাঁকাতে লাগলো, অনেক কাজ। কিন্তু এই দিক থেকে গুরুদেব আরেকটি কথা বলে গিয়েছিল যে তুমি যখন মরবে, মরার আগে কিন্তু তুমি তোমার বউকে বলে যেও যে আমাদের বাড়ির ওই যে মিষ্টি আম গাছটা আছে, ওই গাছটা দিয়ে কিন্তু আমার শেষক্রিয়াটা তুমি করবে। আর আরেকটি কথা বলেছিল যে যখন তুমি ওই মারা যাবে, তখন তুমি দুহাত ছড়িয়ে তোমার যে বেডরুমে তুমি তুমি মারা যাবে, ঘরের মূল মূল মূল রুমে যে যেটা বেডরুম বলা হয়, ওই জায়গায় তুমি মারা যাবে। তখন বলছিল, ঠিক আছে গুরুদেব, আমি এইভাবে এইভাবেই আমি এই শিকড়টুকু মুখে দেব এবং আমি মৃত্যু বরণ করব, আর আমার কর্ণ তো সবগুলো থাকবে, শুনব। এই অবস্থায় উনি মৃত্যুবরণ করলো, যেভাবে গুরুদেব বলল। গুরুদেব বলেছিল দুহাত মানে লম্বা করে মরতে, উনি লম্বা করে শুয়েই মরলেন। আর বলেছিল মিষ্টি আম গাছটা দিয়ে যেন ওনার শেষ অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, এই কথাটুকু বলেছিল। এই দুটি কথা বলে উনি মৃত্যুবরণ করলেন। কিন্তু যখন মারা গেল, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সবাই কান্নাকাটি শুরু করলো, তখন বলতেছে যে এই তো সুন্দর নতুন বিল্ডিং আমরা তৈরি করলাম, এখন উনি যেভাবে হাত মানে দুদিকে রেখে মারা গেল, ওনাকে তো আর হাত ভেঙে ঘর থেকে বের করতে হবে, এখন তো দরজা ভাঙতে হবে। অমনি পিছন থেকে স্ত্রী এসে বলল, হ্যাঁ এই ঘর তৈরি করলাম কিছুদিন আগে, নতুন বিল্ডিং তৈরি করলাম, উনি তো মরে গেছে, মরে যাক, তাই বলে কি দরজা ভেঙে ফেলবো। তখন ওই লোক তো সব শুনতেছে, বলছে বাবা বাবা, এরই নাম প্রেম, এরই নাম স্ত্রীর ভালোবাসা, কালকে বলল আমার আগে সে মরবে, আর আজকে বলতেছে সে দরজাই ভাঙতে দেবে না, আহা হা, এরই নাম সংসার। আবার বলেছিল যে ওই বাড়ির মিষ্টি আম গাছটুকু দিয়ে আমাকে আমাকে আমাকে যেন শেষক্রিয়া করা হয়। বলছে আমার ছেলেরা নাতিরা আমার মেয়ের বাড়ির সব লোকেরা আয়সা ওই মিষ্টি আম খেয়ে কত ভালোবাসে, আর ওই আম গাছকে দিয়ে কী হবে, উনি মরে গেছে মিষ্টি আম বাদ দেন, বাজারে যা লাকড়ি আছে ওই লাকড়ি নিয়ে আসেন, মিষ্টি আম গাছ কাটা যাবে না। উনি বলে বাবা বাবা এই আম গাছও কাটতে পারবে না, এরই নাম স্ত্রীর ভালোবাসা। তখন উনি সব শুনতেছেন কিন্তু কিন্তু বলতে পারতেছেন না। এমন অবস্থায় ওনার ছেলেকে ছেলে আসে আসলো, ছেলে এসে বলতেছে বাবা তো চলে গেল, কোনো কিছুই কোন জায়গায় কি রাখলো, কোথায় আমাদের ব্যাংক ব্যালেন্স করলো, কি করলো না করলো কিছুই তো বুঝলাম না। তো উনি তো থাইকেও কিছু করতে পারলো না, আর আমাদেরকে যাওয়ার আগেও উনি যে আমাদের ওইখানে ওই টাকা জমা আছে এই আছে সে এইটাও বললো না, উনি শুধু মরে যাবে সেটাই বললো। থাকতেও উনি আমাদেরকে তেমন কিছু দিতে পারলো না, মরে গিয়েও একটা আগে আরেকটা যন্ত্রণায় ফেলে গেল। এখন তাড়াতাড়ি সৎকারে চিন্তা করো। আর ওই ওই সময় গুরুদেব কিন্তু বলছিল যে যখন তোমাকে তোমাকে চিতায় নিয়ে যাওয়া যাওয়ার সময় হবে ঠিক সেই মুহূর্তে আমি হাজির হব। তখন এই মুহূর্তে গুরুদেব এসে হাজির হলো, বলল মা মায়াচরণের কি হয়েছে? বলছে আহারে আর বলবেন না গুরুদেব, উনি কালকে রাত্রে বলল উনি মরে যাবে, কিন্তু আমরা কি জানতাম উনি মরে যাবে, আজকে সত্যি সত্যি মারা গেল। হ্যাঁ মানুষ তো মরতেই পারে, তো আমি তো গুরু, আমি একটা শক্তি আমার আছে মা, যে দৈব শক্তি দ্বারা আমি আমি আপনার আর আমি তোমার এই স্বামীকে ভালো করে দিতে পারবো, জীবিত করতে পারবো, কিন্তু বিনিময়ে একজনকে প্রাণ দিতে হবে। তুমি তো এত ভালোবাসো তাকে, তোমার প্রাণটুকু দিয়ে দিলে তোমার স্বামী সুস্থ হবে, তুমি কি পারবে এটা দিতে? ওই মহিলা বলতেছে যে মরে গেছে সে মরে যাক, সে সে চলে গেছে, আমার যে ছেলের নাতি আমাকে ছাড়া ঘুম আসে না ওর, ওরে কে দেখবে, আমার যে ছেলে আছে ওই ছেলেকে কে দেখবে? তখন ওই মৃত অবস্থায় যে ব্যক্তি বলতেছে আরে বাবা এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা, এরই নাম সংসার। ও বলছে কালকে রাত্রে আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ও জীবিত অবস্থায় মারা যাবে, আর আজকে বলে সে এই কথা, ও মরে গেছে ভালো হয়েছে, ওকে ও যাক। তখন ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা তুমি তো পারবে, তোমার ছেলে তোমার বাবা মা মারা গেছে, তুমি তোমার জীবনটুকু দিয়ে দাও, তোমার বাবা সুস্থ হয়ে যাক। তখন ওই ছেলে বলছে বাবা গুরু বাবা আমি তো এখনও বিয়ে করি নাই, জীবন সংসারে কোনো কিছুই বুঝতে পারি নাই, আমি আমার জীবন দিয়ে দেবো, উনি বৃদ্ধ হয়েছেন উনি মরে গেছে ওটাই ভালো, ওনাকে এখন তাড়াতাড়ি বাড়ি থেকে সরিয়ে নিয়ে ওনার সৎকার গড়া করে দিয়ে আসে, এটাই আমাদের কাজ, আর কেউ ওনার জন্য জীবন দেওয়া সম্ভব না। না দিল স্ত্রী, না দিল পুত্র, না দিল কন্যা, না দিল নাতি। তখন বুঝতে পারলো ওই লোক সব শুনতে শুনতেছে কিন্তু কথা বলতে পারে না, এটাই গুরুর মহিমা। তাকে সেই মহিমায় একটা বৃক্ষের একটা শিকড় দিয়েছিল, কিন্তু এই শিকড়টুকু আমার কাছেও আছে, অনেকে চাইলে এইটাও নিতে পারবেন, পরীক্ষা করে দেখতে পারবেন প্রত্যেকের বাসায় গিয়ে যে কে কাকে কতটুকু ভালোবাসে। যাই হোক হরে কৃষ্ণ। তো তখন গুরুদেব বলছে যে কেউ তো আর মরতে রাজি নই, তো না হলে আমি আমার দৈব শক্তি দিয়ে আমি আমার শিষ্যকে ভালো করবো, তাই নাকি? হ্যাঁ। যখন উনি ওনার মস্তকে হাত বুলিয়ে মুখের ভিতর থেকে ওই শিকড়টুকু টান দিয়ে নিয়ে আসলো, সঙ্গে সঙ্গে ওনার চেতনা ফিরে আসলো, কিন্তু উনি তো সব শুনেছে। তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে বলল হায়রে সংসার, আজকে জীবিত অবস্থায় আমার জন্য আমার স্ত্রী বলেছিল যে আমি মারা গেলে উনি আমার সঙ্গে জীবিত অবস্থায় শ্মশানে গিয়ে প্রাণ ত্যাগ করবে, পুত্র বলছে বাবা তুমি কেন মরবে, তোমার তোমার আগে আমার কেন মৃত্যু হয় না, আজকে আমি মরার সঙ্গে সঙ্গে দেখলাম সব অসার, তো এই অসারই সংসার। তো গুরু কৃপা পেতে হলে গুরু সঙ্গ অবশ্যই করতে হবে, গুরুকে মনে প্রাণে আঁকড়ে ধরতে হবে। আজকে এই এই রাসস্থলীর পক্ষ থেকে আরেকটি কথা আমার মনে পড়ে গেল, যে এই রাসস্থলীর যে সৃষ্টিদাতা এবং সৃষ্টিকারী যে প্রভু শ্রী শ্রী রাম ঠাকুর, ওনার একটা ছবি আমি দেখলাম, আমি অতি ক্ষুদ্র নগণ্য, ওনার এই ছবির মাহাত্ম্য বর্ণনা করার শক্তি আমার নেই, যদিও অনেক বলতুটি হয়ে থাকে, আপনারা আমাকে নিজ ছোটো ভাই মনে করে সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ওনার মহিমা, একজন মহাপুরুষের মহিমা ব্যাখ্যা করার শক্তি কারও নেই, একজন মহাপুরুষের মহিমা ব্যাখ্যা করার শক্তি একজন মহাত্মাই পারে, আমি সেরকম মহাত্মা হতে পারি নাই, আমার অনেক ভুল আছে। এই রাম ঠাকুরের যে ছবিটার মধ্যে আমি দেখলাম ওনার হাত দুটো ভিতরে চাদর দিয়ে ডাকানো, পা দুটিও ডাকানো, উনি যে আসনে বসে আছেন এটা সাধারণ আসন নয়, যে উনি যে হাতগুলো গুটিয়ে আছেন আমাদেরকে শিক্ষা দিতেছেন, আরে এই সংসারে যে হাত দিয়ে তুই ইনকাম করবি, টাকা রোজগার করবি, যে পা দিয়ে তুই হেঁটে হেঁটে বিভিন্ন এই অপ্রয়োজনীয় জায়গায় যাইবি, সেই সবগুলো গুছিয়ে আমি বসে আছি। কেন জানিস? যে সংসার তুই কিচ্ছু দিতে পারবে না, এক জায়গায় স্থির হয়ে যাও, মনকে আগে নিয়ন্ত্রণে আনো, নিয়ন্ত্রণে এনে আমার এই ছবির দিকে তাকাও মনে প্রাণে, বুঝতে পারবে, দেখতে পারবে। দিব্য জ্ঞান যদি থাকে, যে বারবার যে আপনারা যদি এই গুরুদেবের ছবির দিকে তাকাই দেখতে পারবো যে ওনার এই ছবিটার যে কী মাহাত্ম্য, যে উনি কেন হাতগুলো ভিতরে রাখলেন, ওনার যে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের যেই লোভ লালসা কাম ক্রোধের যেই দেহটা, এই দেহটা আমাদের মধ্যে আছে কিন্তু ওনার মধ্যে নেই, ওনার কাম ক্রোধ লোভ মোহের ঊর্ধ্বে। সুতরাং ওনার নিত্যান্তই মহাপুরুষ, ওনার নিত্যান্তই একজন মহামানব, ওনাকে অবতারও বলা চলে। উনি স্বয়ং রাম ঠাকুর, উনি স্বয়ং রামেরই অংশ আমি অদমের মনে হয়, উনি সাক্ষাৎ ভগবানেরই অবতার, ওনার এত মহিমা। কেন আমি এই কথাটা বারবার বলছি, যে উনি যে আসনটাতে বসে আছেন এই আসনটা ইচ্ছে করলে কেউ বসতে পারবে না, এবং এই আসন থেকে এত সুন্দর জ্যোতি এবং এত সুন্দর যে সুধীর যে দৃষ্টি এবং এত মৌনতা, এত স্থিরতা, এত দৃঢ়তা সাধারণ মানুষের মধ্যে আসবে না, উনি সাক্ষাৎ মহাপুরুষ। তো গুরুর মহিমা বলার শক্তি কারো নেই। ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিল শাণ্ডিল্যমণি, শ্রীরামচন্দ্রের গুরু ছিল বশিষ্ঠমণি। ভগবানও যুগে যুগে এসে গুরু ধরে আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দিয়ে গেছেন, যে গুরু যে কী জিনিস, গুরু যে কী মহিমা, গুরু যে কত বড়, যে কত বড় একজন একটা বস্তু, তাকে সাধারণ মানুষ উপলব্ধি করতেই পারবে না। যদি অন্তিমে কেউ মুক্তি চায়, যদি এই সংসার যাতনা থেকে মুক্তি চায়, যদি এই সংসার যাতনা থেকে যদি এই অন্তিমকালে হাসতে হাসতে ভগবান ধাম পৌঁছতে চায়, বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম যেতে চায় সদ্গুরুর আশ্রিত হয়ে, তাহলে আপনাকে গুরু আশ্রিত হতে হবে মনে প্রাণে। নিষ্কাম বাসনা নিয়ে গুরুর কাছে যেতে হবে, পুত্র দাও, ধন দাও, চাকরি দাও, মেয়ে বিয়ে দাও, এইসব কিচ্ছু বলা যাবে না। গুরুর সঙ্গে শুধু আত্মারই সম্পর্ক, গুরুর সঙ্গে এই বাহ্যিক সম্পর্ক নয়। গুরুর কাছে এইসব চাইলে অপরাধ হয়, গুরুর কাছে এইসব যদি কেউ গিয়ে চায় তার শত শত পাপ হবে, কারণ গুরু তো মন্ত্র দিয়েছেন। কার মন্ত্র দিয়েছেন? শ্রীহরির মন্ত্র দিয়েছেন, তোমরা গোবিন্দের দাস হও, গোবিন্দের অনুসারী হও, গোবিন্দকে চিন্তন করো, তোমাদের মনে প্রাণে তোমরা তারই শরণাগত হও। গুরুর মহিমা যোগী ঋষি মহারিষি ভারতীয় শাস্ত্রকারেরা কতভাবে, কত লোকে 60,000 মুনির 60,000 মতেও বর্ণনা করে শেষ করতে পারবে না গুরুর যে কী মহিমা। আমি অতি অনগণ্য, আমি কি করে সম্পূর্ণ এত একজন মহান রাম ঠাকুরের মহিমা বর্ণনা করব? আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী টপিক আরও আসবে। যাইনি তাই, জয় গৌর হরি বাবা।